আজি তে কাই সজ হলো সেতি কি থাও কইলা জেই লাজেই চাহলো সেতি কি থাও আজি তে কাই সজ হলো সেতি কি থাও কইলা জেই লাজেই চাহলো সেতি কি থাও টিকিলি নাউচু সুন্দর দিশুচু টিকিলি নাউচু সুন্দর দিশুচু সিন্দুর বয়স হো থাও থাও থাও থাও লো থাও থাও থাও থাও থাও থাও থাও থাও লো থাও থাও থাও থাও তো চাহনি নুয়া কোড়নি নুয়া লো সারে তে তু নুয়া নুয়া আইনা আগরে সজেই হও না আলো মো সুনা কনিয়া তো চাহনি নুয়া কোড়নি নুয়া লো সারে তে তু নুয়া নুয়া আইনা আগরে সজেই হও না আলো মো সুনা কনিয়া অলতা নাউচু পাউজি পিন্ধুচু হে অলতা নাউচু পাউজি পিন্ধুচু ঝুন্টিয়া বয়স হো থাও থাও থাও থাও লো থাও থাও থাও থাও থাও থাও থাও থাও লো থাও থাও থাও থাও ফগুণ আনিব তো পাই অবির সিন্দুর আনিছি মু শ্রাবণ আনিব তো পাই বরসা ওঢ়ণি কিনিবি মু ঘাগরা পিন্ধুচু চুনি উড়াউচু ঘাগরা পিন্ধুচু চুনি উড়াউচু পণত বয়স হো থাও থাও থাও থাও লো থাও থাও থাও থাও থাও থাও থাও থাও লো থাও থাও থাও থাও আজি এতে কাই সজ হলো সেটি কি থাও কাই লাজেই লাজেই চাহলো সেটি কি থাও টিকিলি নাউচু সুন্দর দিশুচু টিকিলি নাউচু সুন্দর দিশুচু সিন্দুর বয়স হো থাও থাও থাও থাও লো থাও থাও থাও থাও